الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الأبرار لفي نعيم، وإن الفجار لفي جحيم، يصلونها يوم الدين، وما هم عنها بغائبين، وما أدراك ما يوم الدين، ثم ما أدراك ما يوم الدين، يوم لا تملك نفس لنفس شيئا، والأمر يومئذ لله. سورة الانفطار درس ایک نمبر آیات کے لیے 12 نمبر آیات پرجنت آلوچنا ہوا چل এবারে এর তেলাওয়াত করলাম 13 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত 19 নম্বর আয়াত পর্যন্ত। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় পূর্ণবান নেককার লোকজন নিয়ামতের মধ্যে আছেন এবং থাকবেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, অসৎ লোকজন জাহান্নামে থাকবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা জাহান্নামে কিয়ামতের দিন প্রবেশ করবে আর ওখানে বিদগ্ধ হবে, জ্বলবে, পড়বে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, জাহান্নাম থেকে তারা পালাতে পারবে না। জাহান্নাম থেকে অনুপস্থিত থাকতে পারবে না, গায়েব থাকতে পারবে না। অবশ্যই তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমার কি জানা আছে কিয়ামতের দিন কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তারপর আবার বললেন, তুমি কি জানো কিয়ামতের দিন কি? يوم لا تملك نفس لنفس شيئا, যেদিন কেউ কারো বিন্দু মাত্র উপকারে আসবে না, কিয়ামতের দিন। والامر يومئذ لله, সেদিন সব রকমের নির্দেশ, যাবতীয় নির্দেশ একমাত্র আল্লাহ দেবে। এই হচ্ছে তার অর্থ। ইন্নাল আবরার, আবরার শব্দ বাব এর বহু বচন। নরমালি হল যারা বেশি বেশি নেক কাজ করে, ভালো কাজ করে, সবসময় চেষ্টা করে ভালো কাজ করার, এরা হলো বাব, এরা হলো নেকবান, নেককার, পূর্ণবান, ভালো। যারা অসৎ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে, আল্লাহ নাফরমানি থেকে দূরে থাকার চেষ্টা করে, তারা হলো বাব। তাহলে নাফরমানি থেকে যদি বাঁচে আর নেক কাজ করে, তাহলে তারা কোথায় থাকবে? নিয়ামতে থাকবে, সুখময় জীবনযাপন করবে। যাদের মন ফ্রেশ, ওরা হচ্ছে নেক কাজ, ঠিক না? ঠিক বললেন তো, মন যদি ফ্রেশ হয় কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, সুবহানাল্লাহ। আর মন হচ্ছে এরকম, দোষে বসলে মন ঠিক নেই, মনে হয় আমার বিরুদ্ধে কথা বলছে। আর যদি তুমি নেককার হও, তোমার ভিতরে আল্লাহর কোপ হয়, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত। হ্যাঁ, নেককার যদি হও, তোমার মধ্যে যদি দুষ্টমি থাকে, তবুও বলবে তোমার বাণী, এটা সহজে হবে, ঠিক না? আমরা কালামুল্লাহ বলি কিনা, কোরআন করিম বলি কিনা, কোরআনের অর্থ তো সবসময় না জানলেও অনেক সময় তো আমরা অর্থ শুনি, অনেক সময় পড়ি। যখন পড়ি দেখা যায় আল্লাহ বলছে গলত কাজ করো না, দেখা যায় গলত কাজ, তো ভক্তির ভিতরে, আমাদের ভিতরে আল্লাহর ভয়ের সৃষ্টি হয় কিনা? সবসময় সমান না, অনেক সময় ভয়ের সৃষ্টি হয়। তুমি যদি গাদ্দার হও, তুমি যদি অসুস্থ হয়তো তোমার মনে ভয়ের সৃষ্টি নাও হতে পারে, কিন্তু অনেক মানুষ আছে তুমি দেখবে অসুখ কিন্তু আসো যে ওষুধ না লড়ে আনন্দ, এরকম অনেক মানুষ। কারণ মনের সংবাদ তোমার কাছে না, মনের সংবাদ আল্লাহর কাছে। আপনি যদি নয় ও আর বলে দিলেন, তাই জিভটা সবসময় কন্ট্রোলে রাখবেন, মনকেও কন্ট্রোলে রাখতে হবে, জিভটাকেও কন্ট্রোলে রাখতে হবে। তুমি একটা ভালো রুটি দিয়ে নেয় ওই তর্ক অথবা বাজি দেখছো ওষুধ, যে বিষয়ে সে ওষুধ কাজ করেছে ওই বিষয়ে তুমি বলো, এর থেকে বাইরে বলো। আমার কথা বুঝতে পারছেন? যদি একজন লোক উনি এক ব্যাপারে ওষুধ কাজ করেছে এই বিষয়ে সে ওষুধ কাজ করো, এই জন্য এই একটি ওষুধ কাজের জন্য আপনি কি সব বিষয়ে তাকে বললেন সে ওষুধ? এটা হলো কিছু মানুষ এরকম, যদি একটা দুজের যারা পুণ্যবান নেকা তারা নিয়ামত থাকবে আর আছে, বাহ্যিক নিয়ামত পায় আর মনের নিয়ামত পায়। বাহ্যিক যে নিয়ামত ওইটা তো আছেই, কিন্তু সবচেয়ে বড় যে নিয়ামত তা হচ্ছে মনের নিয়ামত। এজন্য যদি জানতো আমরা কোন অবস্থানে আছি, কিরকম শান্তি পাচ্ছি, তাহলে ওরা আমাদের সাথে তরবারি দিয়ে লড়াই করত। কারণ তারা রাজা বাদশাহ, তারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, কিন্তু শান্তি পাচ্ছে না। আর আমরা আল্লাহ দিকির করে আল্লাহর বিধিবিধান পালন করে আমরা শান্তি পাচ্ছি, তো ওরা অন্য সব রাজাদের সাথে প্রেসিডেন্ট বা এরকম প্রধানমন্ত্রীর সাথে সেনাপতির সাথে লড়াই না করে আমরা সাধারণ জনগণ আমাদের সাথে লড়াই করত, কারণ তারা শান্তি পাচ্ছে না, শান্তি আমরা পাচ্ছি। তাই আল্লাহর দিকির মাধ্যমে মন শান্তি পায়, আল্লাহ বিধিবিধান। আপনি মনে করবেন না টাকা পয়সা শান্তি, টাকা পয়সা আলহামদুলিল্লাহ, কিন্তু আসল শান্তি আল্লাহর জিকিরের মধ্যে। কিসের শান্তি? আপনি দেখেন সালাত পড়ে দেখেন কিরকম শান্তি, আপনি যখন সালাত পড়লেন এখন কি করবেন? ঠেলায় বলে সালাত, এই সালাত শান্তি নেই। যে সালাত পড়লেন আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য, ওই সালাতে শান্তি পাবে। আপনারা প্রত্যেকেই মুসলিম আলহামদুলিল্লাহ, অনেক সময় দেখবেন আপনি হয়তো শয়তান, এটা কথা বললাম আমার মধ্যে শয়তানি আছে, সবার মধ্যে শয়তানি, সবার মধ্যে শয়তানি দুষ্টানি আছে, সবসময় মানুষ মনে হয় না। যেমন হানবালা রাদিয়াল্লাহু আনহু, হানবালা সাইয়্যিদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, ঘর থেকে বের হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাক্ষাৎ হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখলেন, তিনি যেমন বিমর্ষ অবস্থায়, চিন্তিত অবস্থায় বললেন, হানবালা কি হয়েছে? তিনি বললেন, না বাবা, হানবালা হানবালা মুনাফিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, যদি সাহাবী মুনাফিক হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? বললেন, না বাবা হানবালা। আবু বকর বললেন, তুমি কিরকম মুনাফিক, তুমি তো মুসলিম, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কে মুনাফিক? সুবহানাল্লাহ, আবু বকর যখন বললেন হানবালা কি, হানবালা উত্তরে দিলেন, দেহ উত্তর দিলেন, আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকি তখন আমাদের ইমানটা খুব তাজা থাকে, আর যখন বাড়িতে যাই ক্ষেত খামারে লিপ্ত হই তখন ইমানটা নড়ে বড় হয়ে যায়, বাচ্চাদের সাথে থাকলে ইমানটা দেখা যায় অনেকটা কমে যায়। তো তাই তো নমুনা কি মনে হয়ে গেছে, কি বলেন আপনারা? দেখেন তো সাহাবায়ে কিরকম চিন্তা করতেন, আর আমাদের চিন্তা হায়রে আজকে বেশ লাভ হয়নি, ঠিক না? এই সপ্তাহটা গেল হয়নি, আগামী সপ্তাহ দেখি, যারা ব্যবসা বাণিজ্য করে এমনকি যারা বাইরে কাজ করে এরকমই চিন্তা, ইমানের চিন্তা কয়েকদিন করলাম বলেন তো? আপনারা এখন থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, অবশ্যই অবশ্যই আপনাদের ইমানটা দেওয়া হবে, আমারও ইমানটা দেওয়া হবে, যে আলোচনা করে যে আলোচক যে শ্রোতা সবার ইমানটা দেওয়া হবে। সাধারণ লোককে দেখে আমি দেখলাম সাধারণ লোক, ওকে দেখে আমার ইমান বেড়ে যায়। আগে যেমন আমার মনে হচ্ছে তেমন কিছু ছিল না, এই সেন্টারে আসার পরে আল্লাহ আপনাদেরকে ইমানি লাইনে অনেক অগ্রসর করেছেন। আপনাদের মধ্যে কেউ তো আসেন এখানে, আমি তো দেখে তারা হয়তো খেয়াল করেনি, কিন্তু আমার ভিতরে এমন একটা জাগরণ সৃষ্টি হয়েছে পরিধেয় সুবহানাল্লাহ, এই ধরছে এসে তারা কতটুকু উপকৃত হয়েছে, আমাকে যে তাদের সংস্পর্শে থাকা তৈরি দিয়েছে এইরকম মত হয়, ইমানটা যাওয়া হয় কিনা? ভালো লোকের সাথে থাকলে ইমানটা যাওয়া। আচ্ছা শুনেন, হানদোয়ারা যখন বললেন আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মজলিসে থাকি আমাদের ইমানের মর্যাদা অনেক বেড়ে যায়, যখন বাড়িতে আসি বাচ্চা কাচ্চা ঝামেলায় পড়ি তখন কিন্তু বুঝে যাবে কোন একটা ইমান বড় হয়ে গেছে, তাই তো আমি উনাকে বলে গেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তখন কি বললেন? হ্যাঁ বুঝতে পারো, হ্যাঁ তাইলে তাই নাকি? তাহলে এরকম তো আমারও হয়, আমি বলি আমরা সবাই ইনশাআল্লাহ, আমরা সবাই আল্লাহ দরবারে আসা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রহমতের আশা। যদি আল্লাহ পাক আমাদেরকে ভালো না পেতেন তাহলে এই জায়গায় মজলিসে এসে কোরআন শুনার আলোচনা শোনার জন্য দিন শেখার জন্য আসা তৌফিক দিতেন না। আল্লাহুম্মা লাক আলহামদ, সবাই তো সমান না, সবাই কি এখানে হাজির জন্য আসে? হাজির কয়জন আপনার কয়জন আলাদা তো হয়তো আরো আসতে পারে, প্রশ্ন তো সমান। আচ্ছা আমি কি মানুষের মন আমি বেঁধে দিয়েছি? ওদের মনের সাথে সম্পর্ক কার? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এবারে আন্দোলন বলেন তাহলে যাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, আমি যাব নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাদের তাদের যে মর্যাদা ওই মর্যাদা তো আমার জীবনে কখনো না, তারা নবীকে পেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিছু হলেই নবীর কাছে চলে যেতেন। আপনার কাছে আমরা থাকি আপনার সংস্পর্শে থাকি তখন আমাদের ইমান অনেক বৃদ্ধি পায়, আর যখন বাড়িতে যাই তখন তো বেশ কম হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সা'আতান ইয়া হানবালা, এই হানবালা সময়ের পরিবর্তনে বেশ কম হবেই, তোমরা আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ইমান যেরকম হয় ওই রকম যদি তোমাদের ইমান এর মর্যাদা সবসময় থাকতো তাহলে ফেরেশতাগণ এসে ডাইরেক্ট সরাসরি তোমাদের সাথে হাত মেলাবে। আচ্ছা বলেন তো তাহলে কি এরকম হবে? আল্লাহ তাই কাউকে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন না। ওই কিছু লোক আছে নতুন বলে আমার জন্য অনুসারী হয়েছে, যখন ফতোয়া দিলে একদম তাড়িয়ে দেবে, একদম নতুন হলে এরকম হয়, খবরদার ফতোয়াবাজি তাড়াতাড়ি তাড়াহুড়া করবেন না, বুঝে শুনে চলবেন। আবার কিছু লোক আছে ওই বাইরের দিকে, একদিন আমার সেন্টারের সাবেক মুজির, সাবেক মুজির, সে আমাকে বললো তুমি নাকি বলেছো মৌখিক নিয়ত চাইছ, মৌখিক নিয়ত হয়েছেন তো মুখিয়ে আমি তো করা যায় নাকি বলেছো। আমি বললাম এটা কিরকম, আমি তো এর বিরুদ্ধে লড়াই করি, কি বলবো বাবা। তখন আমি বললো না বলে করে, আমি বললাম তাই মহামায় সে মনে করছে আমি তো বাংলাদেশে জানি না, আমার ব্যাপার বা অন্য কারো ব্যাপারে কিছু বলে যেটা দেখলে আপনি সমীচীন নেন, তাহলে ওটা আমি যাচাই করবো, তাহলে বুঝবেন সত্য না মিথ্যা। আর যদি এরকম হয় এটা যাচাই করার প্রয়োজন নেই, আপনি দেখছেন তো যাচাই করবেন কি আমার, কারণ সবসময় যদি যাচাই করতে থাকেন তাহলে তো আমি দিয়ে এখানে এসেছি, ঠিক না? কেউ আছে যে দোষ থেকে মুক্ত বিশেষ বিষয়ে ব্যাপারে শেখ মুজিবুর রহমতুল্লাহ এই মসজিদের দর্শিতা আমি তার দর্শনে উপস্থিত হয়েছি, কত বছর আগের সংবাদ, হয়তো আঠারো বা উনিশ বিশ বছরের আগের সংবাদ, ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলী তিনি বলেন আমার দর্শনে উপস্থিত হয় অনেক লোক এরকম বাইরে গিয়ে এমন কথা বলে যেটা আমি বলিনি, অর্থাৎ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলী দর্শনে এক কথা বলেছেন সে বুঝেছে উল্টা আর ওটা গিয়ে কথা দিয়ে সামনে। তো কিছু মানুষ এরকম আছে আমার কথা সে বুঝেনি, যেমন অনেক সময় এরকম হতে পারে আমি বলেছি না সে মনে করেছে হ্যাঁ, উল্টা হবে কিনা তো মনোযোগ সহকারে শুনতে হয় তার হ্যাঁ না গ্রহ হয়ে যাবে, রাত্রি গ্রহ হয়ে যাবে। আচ্ছা তো এই বুঝি নাকি আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হামদুল্লাহ সাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সময়ে সময়ে বেশ কম হবে, ইমান সব সময় উপরে থাকবে না কম বেশ হবেই, তাই তো রব্বুল আলামিন বলেছেন দেখেন মুমিনের পরিচয়, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون فقلت بمن ترى الذين إذا ذكر الله لكم تتسمع الله ذكر فراها الله دينه قلوشنا فراها تقول وجلت قلوبهم তাদের হৃদয় কেঁপে উঠে, ও ইরা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান যখন তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি লাভ করে। আচ্ছা আপনাদের এরকম হয় কোরআন শুনলে হয় কিনা? মাশাআল্লাহ মসজিদে গেলেন যেমন খতিব খুতবা দেন অনেকটা হয়তো আপনারা বুঝেন না কিন্তু মনোযোগ সহকারে শুনলে অনেকটা বুঝে আসেন, আল্লাহ দিনের কথা যে কোনো একটু ব্যাপার মনে হয় অনেক মানুষ দেখেছি বাংলাদেশ অথবা পাকিস্তান অথবা ইন্ডিয়া কিছু বুঝে না এমনি দেখি মাথা ঝুলে মাঝে মধ্যে কি বুঝে সোহান না বুঝেও যখন বুঝতে পারে কারণ বলছে মনোযোগ সহকারে শুনছে আর ওই জানে না আল্লাহ মনে হয় আছে এরকম মনে করছে তার মানে বুঝি সোহান আল্লাহর কালাম যখন তাদের সামনে পেশ করা হয় এই তো আল্লাহর কালাম, আমি তো কোরআন থেকে বলছি ইন্নাল কোরআন লাফি আইন কোরআন কি না আপনাদের ঈমান যখন তারা আসে ওইরা তুমি এত আর ঈমানাতু যাদাতুল ঈমান আর কি করে তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু তারা আল্লাহর জাতির উপর ভরসা করে, আমাদের ভরসা একমাত্র ওয়া মাইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহ জাতির উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। যে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার জন্য পথ বের করে দেবে। যেমন আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন এমন ভাবে যেভাবে সে কল্পনাই করে। আচ্ছা এরকম হয় কি আপনাদের সেবা না হলে মাঝে মধ্যে তো হয়েছে বুঝছি আমি নিজে দেখতে পাচ্ছি অনেকবার আমার হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন তো ইউনুস আলী ইসলাম কে উদ্ধার করেছিল কে আল্লাহ ছাড়া আর কেউ কোন বীর কোন দেবের অমুক আর তমুক কোন সেনাপতি নেবিস কে উদ্ধার করলো الغم وكذلك ننجي المؤمنين ذا النون الكرة شوان فرم إذا النون هو جن يونس عليه السلام طبعا تدي شك في هذا كوكو نعمل في ذا النون فاكينا ذا النون أسي نلاي أسي عمل يأتي يقول أكتير فرنا ذا النون وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه ذنون كشون وقت يونس عليه السلام كي جهن تين لغا كنت قال كي تغاية هاي سولي كيرا ونكون عميدا كي تغربنا أن لن نقدر عليه يا رجل الله تغربنا كي لكم نيان كتريك وقرنا ولا ترهم নৌকা থেকে পড়ে গেলে পানি দিতে বড় মাছ আছে গিলে গেল তাই না? আচ্ছা মাছ গিলে বেরোছে কোথায়? সরাসরি গিলে বেরোছে আমার তো যখন মাছ গিলে বেরে কোথায় চলে যায়? একদম পেটে। এবারে কতটা অন্ধকার পানির ভিতরে অন্ধকার মাছের ভিতরে অন্ধকার আবার যদি রাত হয়ে তাহলে রাত অন্ধকার মাছের পেটের কয়েকটা অংশ একদম ভিতরে যদি হয় তাহলে কয়েকটা অন্ধকার এত অন্ধকারের ভিতরে তিনি তখন আর কাউকে ডাকলেন না ডাকলেন একমাত্র রবকে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন সবাই জানেন তো বলেন তো একবার ডাকলেন বললেন আল্লাহ তুমি ছাড়া সত্য কোন ইলাহ নাই সুবহানাকা আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি সব রকমের দোষ থেকে মুক্ত তুমি শিরক থেকে মুক্ত কোন রকমের দোষ তোমার মধ্যে নেই সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন রব আমি নিজেই জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম। তিনি যে নিজের কথা নিজের দোষ তিনি আল্লাহর কাছে পেশ করলেন তো আমরা রবের কাছে দোষ পেশ করি কিনা যখন আপনি দোয়া করুন রবের কাছে সেজদার অবস্থায় আত্তাহিয়াতুল পর অথবা সময় সময় হাত তুলে আল্লাহকে আল্লাহ আমি গুনাহগার মাফ কর করি না এটা বলতে হয় না সবাই আল্লাহ তো আল্লাহর কাছে খুব ভালো লাগে যখন বান্দা বলে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ আমি নিজে নিজের উপর দরুন করেছি মোলা তুমি আমাকে মাফ করো আল্লাহ পাক অবশ্য অবশ্যই তার গুনাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ إني ظلمت نفسي فاغفر لي فغفر له موسى عليه السلام ওই যে কি থেকে বললেন একটা ঘুষি দিলেন সাথে সাথে মুসা সাথে সাথে মুসা বললেন রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, রব আমি আমার নিজের উপর জুলুম করেছি অতএব তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে ফাগফারালা, আল্লাহ সাথে সাথেই তাকে মাফ করে দিলেন। তো বান্দা যখন আল্লাহকে বলেন ভাই আচ্ছা আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ মাফ করে দেয়, এমন লোক যে কখনো এরকম করে না, একদিন বুঝতে পারছেন আরো বসিস দেওয়া উচিত, সেটা নিজে দোষ বলেছে। অনেক পূর্বে একটা লোক আমাদের আগে সেন্টার ছিল, সেন্টার সেন্টার নিচে ওই যে হোটেল ছিল একটা কেসেটের দোকান ছিল অনেক আগে, ওখানে একটা লোক কাজ করতো। একদিন আমাকে বলেন, সে আমাকে রশিদ ভাই বলতো, রশিদ ভাই আমি কিন্তু অতটা বিপদ করেছি, আপনি আমাকে মাফ করুন। আমি বললাম জানি না কি আমি তাকে তখন বুঝালাম, কিন্তু আমার কাছে ডাকলো হয়তো সে কিছু বলেছে, তো যাকে বলেছিল সে হয়তো বলেছে এরকম ঠিক না, বুঝতে পারছেন হয়তো বলতে পারে, তো সে আমাকে আমি জানি না কি বলেছে কি না, বা ঠিক সে ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে কি ওই যে হয়তো কোনো দল করে আর কি, যখন আমি দিন আমি বিদায় করি তো তার দল করে এর থেকে আর বেশি বের হবো কিছু হবে না, হয়তো এটি আমি বলে এটা শুনে দিলাম যে আমার এটা বিদায় তোমরা কি আঘাত রাখে, তো এটি আমি তো বলেছি আর অন্য জেলা এটা ঠিক না ওকে ওর কাছে ক্ষমা চাচ্ছে, তো সে আমার কাছে ক্ষমা দিলে আমি বলতে গেলে কি আর সুফান খারাপ মা, আমি তো জানি না তুমি কি বলতো, আমি বলবো না তুমি কি বলতো, খালি এরকম মাঝে মাঝে এরকম লোক পাওয়া যায়, তারা বুঝে না দূর থেকে বুঝে এরকম আসো কাছে এসো তারপরে দেখো কি দোষ আছে কিনা, আমি তো আর বলছি না দোষ নাই, দোষ থেকে কেউ মুক্ত না, যিনি নির্দোষ দোষ থেকে মুক্ত তিনি কে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তোমাকে মনে রাখতে হবে প্রশস্ত এক দোষ দেখেছো এই জন্য সব ছেড়ে দিবে না, আমাদের সকলকে সচেতন থাকা দরকার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অন্যদিকে কেউ যদি এসে আপনার কাছে আরেকজনের বিপদ করে তো আপনি কিন্তু খুশি, আপনি খুশি হবেন না, আপনি তাকে বাধা দেবেন, কারণ যে লোকটি অন্যের বিপদ আপনার কাছে এসে পড়বে সে আপনার বিপদ আরেকজনের কাছে গিয়ে করবে। আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন রাদিয়াল্লাহু আনহু, মান নামা ইলাইকা নামা ফীকা ফাহযারহু, কেউ যদি তোমার কাছে এসে আরেকজনের চুগলি করে তাহলে খেয়াল রাখো কুসুম সাবধান তোমার চুগলি আরেকজনের কাছে গিয়ে করবে, আপনার মধ্যেও দোষ আছে আমাদের সবার মধ্যেই দোষ, কি একজন বিপদ করলো আপনি ঠিকই বলেছেন তখন বন্ধু করে দেওয়া উচিত, বিপদ করো ঠিক না বিপদ শুনো ঠিক না, আর কিছু বললেন আল্লাহ কি বললেন وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ, আমি তার দোয়া কবুল করলাম আর তার থেকে বিপদ দূর করে দিলাম, তাকে বিপদ থেকে উদ্ধার করলাম, আর আমি এভাবে সমস্ত মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করি এবং করব বলে সুবহানাল্লাহ। তাহলে তারা কি বোঝা যাচ্ছে, এই কালিমা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ রসুল জীবনে এরকম কাউকে এনে হ্যাঁ অথবা কোন সাহাবি কোন খলিফা আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম নেই কোন সাহাবি এরকম করেনি নিজে দোয়া করে তুমি আমার জন্য দোয়া করো ওই জায়গায় দেখা যায় সালাতে সব নিজে নিজের জন্যই দোয়া করো অন্যের জন্য দোয়া করে দোয়া করি আলহামদুলিল্লাহ শুনলেন কিন্তু নিয়ম তো থাকে কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দোয়া দিন পড়ালেন লোকজনকে ভাড়া করে আনলেন প্রত্যেকে এতবার পড়লো তারপর প্রত্যেককে 100 টাকা অথবা 100 টাকা 200 টাকা এ পক্ষে দলিল কম এসব বেদাত করে সে আগে আল্লাহ যেন মাফ করে বেদাত কোরআন খতম করায় কোহারে খতম করায় নিজে পড়ো সবাই কোরআন পড়ে অনেকে বলে আমার মুখ তো না পাক না তাই হুজুরকে আনিছি ওর মুখ পাক আচ্ছা বলেন তো আপনার মুখ না পাক আপনি কি আল্লাহ না আপনি যত বড় মানু হবেন যদি আল্লাহর দিকে রুজু করেন আপনি দেখবেন আপনার মা বাবাকে অথবা আত্মীয়স্বজন দেখবেন যে সন্তান দুষ্টামি করে বেশি ওই সন্তানের প্রতি মা বাবা মহব্বত হয়ে বেশি সুতরাং মিথ্যা বাস্তব নেই আমি বলছি আমার পক্ষ থেকে কিন্তু মায়ের ঘুম নেই সুবহানাল্লাহ মা কিরকম দেওয়া আচ্ছা দেখেন মা যদি আপনার মা আপনাকে এত ভালোবাসে তাহলে রব্বুল আলামিন তো আরহামুর রাহিমিন ওই আরহামুর রাহিমিন আপনাকে কত বেশি ভালোবাসে আল্লাহ ভালোবাসার সাথে কোন সৃষ্টির তুলনা তো আপনার মুখ নবাক হলো কি নবাক হইস তুমি দুষ্টামি করো আল্লাহর দিকে রুজু করো আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে নাশ হয়ে না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআন আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয় এই লম্বা আলোচনা এটা নিয়ে গেছি শুধু ইন্নাল আবরার লাফি নাঈম থেকে নেকার যারা তারা নিয়ামতে আছে এবং নিয়ামত লাভ করবে দুনিয়াতেও নিয়ামত পায় আখিরাতেও পাবে কিন্তু দুনিয়ার যে নিয়ামত বাকি যেসব নিয়ামত আছে ওগুলো পায় আলহামদুলিল্লাহ কিন্তু আরেকটা নিয়ামত কি মনের নিয়ামত মনের শান্তি এই দুই নিয়ামতের মধ্যে মনের শান্তি যে নিয়ামত এটা হচ্ছে বড় নিয়ামত সুবহানাল্লাহ মান আমিলা সালিহান মিন যিকরিন আও কুনতা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ বলেন যে ব্যক্তি নেক আমল করবে চাই সে নর হোক চাই নারী হোক যদি ইমানের অবস্থায় করে আমি তাকে সুন্দর জীবন দান করবো হায়াতান তাইয়্যিবা ভালো জীবন দান করবো উত্তম জীবন দান করবো আর আরেকটা এই যে উত্তম জীবন এটা হচ্ছে দুনিয়ার জীবন আর আরেকটা হচ্ছে আখেরাতে আমি তাকে উত্তম বদলা দান করবো সুবহানাল্লাহ এটা হচ্ছে ভালো জীবন দুনিয়ার জীবন ইন্নাল মাআ লাযীনা আমিন এগুলো নিয়ে আনা আরেকটা ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ওয়াসাদুদুন জাহিম আবার দেখা যায় অসুস্থ জন দুনিয়াতে জীবন যারা চালান না জাহান্নামে না থাকলে দুনিয়াতে শুধু মনের জ্বালা আর জ্বালা, শান্তি নাই শান্তি নাই, অশান্তি আর অশান্তি, কারণ ভিতরে আল্লাহর জিকির নেই। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাথালুল হাইয়্যি ওয়াল মাইত, ওই ব্যক্তি যে আল্লাহর জিকির করে আর ওই ব্যক্তি যে আল্লাহর জিকির করে না, এই দুইজনের উদাহরণ জীবিত আর মৃতের মতো, জীবিত আর মৃতের মতো। যার ভিতরে আল্লাহর জিকির আছে সে জিন্দা, আর যার মধ্যে আল্লাহ জিকির নাই সে মুর্দা, শান্তি নাই শান্তি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমরা সবাই শান্তি পাওয়ার জন্য আল্লাহর জিকির করব, ঠিক না? সালাত পড়ব, সর্বোত্তম জিকির কোনটা? সালাত, সালাত সর্বনাম, সালাত ছেড়ে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না, ইয়াদ রাখবেন, সালাত ছেড়ে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। যার মধ্যে সালাত যত বেশি আছে, যত সুন্নত মোতাবেক আপনি সালাত আদায় করবেন নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মধ্যে শান্তি আসবে, আপনি আল্লাহর ওলি হবেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আচ্ছা আর ফাজিরদের অসুস্থদের ঠিকানা কোন জায়গায়? জাহিম। দুনিয়াতে আমি একটা ইয়ে দেখালাম, নজির দেখালাম দুনিয়ার লাইয়ে, যে জাহান নামে দুনিয়াতে কোটি কোটি রহমান আলী, কিন্তু শান্তি নাই, ভিতরে যাও অন্তর আন্দর গিয়ে দেখো একদম শান্তি নাই। ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যাবে কই জাহান নামে? ইয়াসমাউনাহা কোন দিন? ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন। ওমা মানা বিহাকি, জাহান নাম থেকে পালাতে পারবে না, বলবে না আল্লাহ সোয়েন বকশিস আমাকে দিয়ে দিন একটু, হবে নাকি? দুনিয়ার জেল থেকে অনেকে বের হয়ে যায় বিভিন্ন রকমের সংসারী করে, কিন্তু আদালতের জেল থেকে কেউ বের হতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিন আর সকলকে জান্নাতি বানান, বেশি বেশি করে চাই নিয়ে আল্লাহ তাআলা করে প্রত্যেক দিন ঘুম থেকে উঠি আল্লাহকে বলে উঠে আল্লাহ তুমি আমাকে দুনিয়া আখেরাতের কল্যাণ দাও। আর এই যে দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো, কারণ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কানা আকসার দুআ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে দোয়া করতেন তা হচ্ছে এই দোয়া। এজন্য দেখেন এই দোয়া আমরা যখন বাইতুল্লাহ তওয়াফ করি, বাইতুল্লাহ তওয়াফ হাজারে আসওয়াদ আর রুকনে ইমানের মাঝে এই দোয়া লর সুসরা আসন থেকে প্রমাণিত, বিশেষ করে এই দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আমরা বেশি করে পড়ে বুঝতে পারছেন, কারণ যদি এই দোয়া কবুল হয়ে যায় দোয়া কি আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও জাহান্নাম থেকে নাজাত দাও, এরপরে কেয়ামতের কথা দুইবার বলে করেছে, কেয়ামতের দিন কি বিচার দিবস কি তুমি জানো? তাগিদের জন্য কোন দিন? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ওই যে বলা বাবা নিয়ে এসে ফির তোরাই আনবে হবে, আল্লাহ কি বললো না কেউ কোনো কারো কোনো লাভ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন নিয়ম ক্ষেত্রিক, আল্লাহ ওলি বলুন নিয়ম ক্ষেত্রিক সুপারিশ করবেন, কিন্তু আগে আগেই বলে দেবেন আমি তোমাকে আমার মুরিদ যত আছে সবাইকে আমি মাফ করে আনি হবে, আস্তাগফিরুল্লাহ আলাযীম। সেই যে মনে থেকে সার্টিফিকেট পেয়ে গেছি আর কি, কোন ব্যক্তিকে আমরা সার্টিফিকেট দিতে পারবো না জান্নাতের, জান্নাতের সার্টিফিকেট মালিক কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছেন, বুঝতে পারছেন, ওদের ব্যাপারে আমরা বলবো এনারা জান্নাতি, কিন্তু আমার নিজ পক্ষ থেকে মনে হয় অমুক জান্নাতি অমুক জান্নাতি না, তবে আশা বলতে পারি আর ইনশাআল্লাহ লোকটি আল্লাহ মাফ করবে, এই লোকটি এরকম ছিল ভালো ভালো ছিল, হ্যাঁ আসা এর আমেরিকা, কিন্তু তুমি বললে না এই লোকটি যদি জান্নাতে না যায় তোর কে যাবে ভাই? তোর কাছে কারণ তুমি জানো না কালকে আমাদের দিন সম্ভব প্রথম তিন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের উদ্বোধনী ইফতেতাহ করা হবে তিন ব্যক্তির মাধ্যমে, একজন আলিম জানেন আপনারা আর আরেকজন আর আরেকজন শহীদ, এই তিনজনের মাধ্যমে জাহান্নামের উদ্ঘাটন জাহান্নামের উদ্বোধনী করা হবে। কেন? ওরা আল্লাহর দিন প্রচার করেছে, আল্লাহর দিনের খেদমত করেছে, দানশীলতা দেখিয়েছে। মানুষ যেন বলে আমি দানশীল, মানুষ যেন বলে আমি শহীদ, মানুষ যেন বলে আমি বড় আলিম আর বড় মুফাসসির বড় বক্তা, আস্তাগফিরুল্লাহ আলাযীম। তাহলে বুঝে গেল যে কোনো ইবাদত আমি করবো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। এরকম যেন না হয় দুনিয়াও পাই, দুনিয়াও পাবো আর আখেরাতও পাবো, দুইটা হবে না? যদি কেউ বলে আমি সলাত পড়লাম আল্লাহর উদ্দেশ্যে, আমার কবি দেখে দেখে বলবে কি আল্লাহ বলি আমরা সবাই চেষ্টা করবো আমাদের নিজেদের খারিজ হয়, আমার নিজেদের খারিজ থাকে, আমি চেষ্টা করবো, আপনিও চেষ্টা করবেন, আর একে আরেকজন যেন দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের সকলের নিজের খারিজ করবেন। আল্লাহ যদি তোমার সৃষ্টি তোমাকে নামাতে পারবে না, সুতরাং আর যদি তোমার তোমাকে আল্লাহ ইজ্জত করতে চায় কোন সৃষ্টি তোমাকে ইজ্জত দিতে পারবে না, কারণ মালিকের মালিক তুমি না, মালিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, কাল কিয়ামতের দিন নির্দেশ একমাত্র আল্লাহর থাকবে। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে আজকে রাজত্ব কার, বুঝলেন? কেউ কিছু বলতে পারবে না কি আমি বাচ্চা হুম আর আমি প্রধানমন্ত্রী হুম আমি প্রেসিডেন্ট হুম, কেউ বলবে নাকি? না, বর্তমান এই জায়গার মালিক মালিক সালমান, এর পূর্বে ছিলেন কে? মালিক আব্দুল্লাহ, এর আগে কে ছিলেন? মালিক প্যার, এর আগে কে ছিলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান এইটা, এরপর আর একটা, ওইটা অনেক ব্যাপার রাজনৈতিক ব্যাপার আমি কিছু বলছি, উদাহরণ দিচ্ছি, কেউ যেন না বলে রাজনৈতিক কথিত রাজনীতি নিয়ে আমি মাথায় করি, কিন্তু কিছু তো ধারণা রয়েছে, ধারণা তো থাকবে, ওইটা আরেক ব্যাপার। এই যে ভয় আল্লাহ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কিন্তু কি আমাদের দিন কারো এরকম ক্ষমতা থাকবে না? আপনি মনে করেন বর্তমানে এক জায়গায় কাজ করে আপনি সুপারভাইজার, হালকা একটু নেতৃত্ব আছে আছে কিনা, আপনি অফিসে কাজ করেন আপনার হালকা নেতৃত্ব মূল্য, যে যে স্থানে আছে, আমি আমার স্থানে আমার হালকা নেতৃত্ব আছে, আপনি আপনার স্থানে আপনার হালকা নেতৃত্ব আছে, আবার আমরা সবাই যদি নিয়োগ করতে হয় তো আমাদের নেতৃত্ব মূল্য আছে কিনা? কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, কিন্তু কি আমাদের জেনারিস কোন নেতৃত্ব নাই, সব নেতৃত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল আমরু ইয়াউমাইদিল্লাহ, তাই আমরা সেদিকে ভয় করি কিয়ামতের দিনকে, যেন আমরা ভালো রেজাল্ট পাই কিয়ামতের দিন, সেজন্য আমাদের সকলকে সচেষ্ট থাকা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, আল্লাহ আমাদের মা বাবার উপর তুমি রহম করো, আল্লাহ যারা জীবিত আছেন তাদেরকে হায়াত তৈবা দান করো, যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ আমাদের দাদা দাদি নানানি নিকটাত্মীয় দূরাত্মীয় আমাদের উস্তাদগণ আমাদের ছাত্রগণ, আয় আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জেলার মধ্যে সবাইকে মাফ করো, আল্লাহ মুসলমানদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহ বিশ্ব মুসলমানদের উপর রহম করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, জালিমদেরকে পকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দাও, হালালের উপর চলার তৌফিক দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদের সকলের মন পাক কর, মন ফ্রেশ করে দাও, আল্লাহ তুমি আমাদের সকলকে শান্তি দান কর, আল্লাহ আমাদের সকলের মনে প্রশান্তি দান কর, আল্লাহ এলোমেলো ভাব আমাদের থেকে দূর করে দাও, তোমার যাবতীয় বিধান যেন আমরা মেনে চলতে পারি সেই তৌফিক দাও, আল্লাহ মুসলিম রাষ্ট্র প্রধানগুলিকে নেক করা, হকের প্রতি আসার তৌফিক দাও, দেশ সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দাও, ইসলামী বিধি বিধান মোতাবেক যেন তারা পরিচালনা করতে পারে সেই তৌফিক দাও, বিশেষ করে এই রাষ্ট্র প্রধানকে আল্লাহ পরিপূর্ণরূপে তোমার দিন প্রতিষ্ঠা করার তৌফিক দাও, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه